বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাবুল আলমীর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলম আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর তার দিন সম্পর্কে জানা ফরজ করেছেন। তার দিনের মৌলিক বিষয় তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, কালিমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ, এ সম্পর্কে জানা আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম ফরজ মানুষের জীবনে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ একমাত্র সত্য মাবুদ, তার ইবাদত একমাত্র সত্য দিন, আর আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যকে ডাকা, এ হচ্ছে বাতিল পন্থা। আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে বাতিল কাজ, আর আল্লাহ ছাড়া অন্য মাবুদ হচ্ছে বাতিল মাবুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন এই তৌহিদের দিকে। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আকীদাতুত তাওহীদে কালিমা তাইয়্যিবা, দুটো বিষয়ের যে সাক্ষ্য প্রদান রয়েছে, শাহাদাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই দুটো কথার যে সাক্ষী দেওয়া মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম কাজ বিশ্বাসের পরে এই দুটো কালেমার সাক্ষী দেওয়ার বা শাহাদাতের শর্তাবলী কি, মানে কি কি শর্ত, শর্ত যদি পুরা হয় তাহলে সেই সাক্ষীটা কাজে আসবে, আর শর্ত যদি অসম্পূর্ণ থাকে তাহলে সেই শাহাদাত, সেই সাক্ষীটা গ্রহণযোগ্য নয়, অসম্পূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালেমার প্রথম অংশ, কালেমা তাইয়্যিবার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথার সাক্ষ্য প্রদান করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারীর অন্যান্য হাদিসের কিতাবে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর দ্বিতীয় যে কথাটি সাক্ষী দিতে হবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দিতে হবে। আর সাক্ষী দেওয়া হয় বিশ্বাস করে উচ্চারণ করা, নাম হচ্ছে সাক্ষী, সাক্ষী দিতে হয় মুখে উচ্চারণ করে। দুনিয়ার কাজের ক্ষেত্রে যেমন সাক্ষী মুখে দিতে হয়, তাই না, মনে মনে আপনি একটা কথা মনে করেন যে এটাই ঠিক, এটা ভুল, এই লোকটা ভালো, এই লোকটা মন্দ, এই লোকটা দোষী, এই লোকটা নির্দোষী, শুধু মনে রাখলেই সাক্ষী হয় না, বরং সাক্ষীটা কি করতে হয়, সাক্ষীকে সাক্ষ্যটাকে প্রকাশ করতে হয়, ঘোষণা করতে হয়, জানাইতে হয়, তাই না। সাক্ষ্য প্রদান করার জন্য বলা হয় সাক্ষী দিতে হয়। তো সাক্ষী দেওয়ার জন্য বা এই সাক্ষীটা গ্রহণযোগ্য হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আজকের দর্শের প্রথম বিষয়বস্তু হচ্ছে সাক্ষী দেওয়া। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষী দেবেন তার শর্তাবলী, আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় যে কালিমার অংশটুকু এর শর্তাবলী, এই সাক্ষী আপনার গ্রহণযোগ্য কখন হবে, তার জন্য কি কি শর্ত, এই শর্তগুলি আছে, যদি এগুলো পুরা করেন তাহলে আপনার এই সাক্ষী দেওয়া মানে মুখে উচ্চারণ করে কাজে আসবে, স্বীকৃতি দেওয়া কাজে আসবে, না হলে কাজে আসবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পড়ে নেওয়া যথেষ্ট নয়, তার শর্তগুলি পুরা করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বলা যথেষ্ট নয়, বরং তার শর্তাবলী পুরা করতে হবে। প্রথম জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, এর আগে যা আলোচনা হয়েছে আমাদের ধারাবাহিক আলোচনায় আকীদা তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী কি, এর সাতটি শর্ত রয়েছে, আর কেউ কেউ অষ্টম শর্ত এতে আরো বাড়িয়েছেন। সাতটি শর্ত প্রথম বলে দিই, কারণ লেখক সাতটি শর্ত বলেছেন, আর সাতটি যথেষ্ট, সাতটির মধ্যে আট নম্বরটাও চলে আসবে। শরুত লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লেখক বলেছেন সালেসান, এই অধ্যায়ের তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শরুত শাহাদাতাইন, দুই শাহাদাতের শর্তাবলী, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলী, এটা প্রথম শাহাদাত, প্রথম সাক্ষ্য প্রদান, আর মোহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় সাক্ষী দেওয়া, এই দ্বিতীয় বাক্যটি যে সাক্ষী দেবেন এর শর্তাবলী। প্রথম আলিফ ক, শরুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। লেখক বলছেন লা বুদ্দা ফি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মিন সাবআতি শুরুত, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের জন্য সাতটি শর্ত বিদ্যমান থাকা আবশ্যক। লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি সাক্ষী দিচ্ছেন তাহলে মুসলিম হচ্ছেন, জন্মসূত্রে থাকলে সেটাকে সাবালক হওয়ার সাথে বহাল রাখতে হবে, সেটাকে কন্টিনিউ করতে হবে, সেটাকে এখন টিকিয়ে রাখতে হবে, এর নামে হচ্ছে আপনার সাক্ষী দেওয়া। আর কেউ যদি অমুসলিম মুসলমান হয় তাহলে বলবো এখন সাক্ষী দাও, এবং সাক্ষী শুধু মুখে উচ্চারণের নাম না, এর সাথে সাতটি শর্ত আছে, প্রত্যেকটি শর্ত নিউ মুসলিমকে পুরা করতে হয়। মুসলিম থাকার জন্য, হওয়ার জন্য শুধু মুখে বললে হবে না, ঠিক তেমনি জন্মসূত্রে যারা মুসলিম, যখনই সাবালক হবে, সাবালক হওয়ার যে কোনো লক্ষণের মাধ্যমে প্রথম সাবালক হয়ে উঠবে, তখনই বলবো না যে তোমাকে এখন কলিমা পড়তে হবে, না কলিমা পড়ার প্রয়োজন নেই, কারণ জন্মসূত্রে কলিমা পেয়েছে সে, আসল হচ্ছে সেই কলমার ওপরে আছে, যদি এর বিপরীত কিছু প্রকাশ না পায়। এই জন্য এতদিন তো আমরা অনেক আলেমদের ভাষায় এই কথা শুনে থাকি, এবং আমিও অনেক সময় বলেছি যে যতদিন সাবালক বা সাবালিকা হয়নি কোন মানুষ, কোন মুসলিম, বিশেষ করে মুসলিম পরিবারে যারা জন্ম নিয়েছে, ততদিন এরা কেমন মুসলিম, বাই চান্সে মুসলিম, মানে চান্সের মাধ্যমে মুসলিম হয়ে গেছে, চান্স তো বুঝেন, সুযোগ পেয়ে গেছে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার। আল্লাহ পাক মুসলিম ঘরে ওকে জন্ম দিয়েছে, হিন্দুর ঘরে জন্মেনি, খ্রিস্টানের ঘরে জন্মেনি, ইহুদির ঘরে জন্মেনি, বৌদ্ধর ঘরে জন্মেনি, শিখের ঘরে জন্মেনি, চান্সে পেয়ে গেছে মুসলিম, মুসলিম বাই চান্স, তার আল্লাহ পাক এই সুবর্ণ সুযোগ দিয়েছেন যে ওর চান্স লেগে গেছে মুসলিম হওয়া। যখনই সাবালক হবে বা সাবালিকা হবে, এখন বাই চয়েস মুসলিম হতে হবে, বাই চান্সের মুসলিম থাকা যথেষ্ট নয়, বরং এখন চয়েস করতে হবে, মুসলিম সাবালক হয়েছ, কালেমা ঠিক রেখেছ তো, না কালেমাকে নাকচ করছো কবর মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, গাছকে সেজদা করে, হ্যাঁ দেবদেবীকে সেজদা করে, আল্লাহ ছাড়া জন্য জবাই করে, যদি এরকম কিছু করে থাকো তাহলে শেষ, এখন চয়েস হলো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি চয়েস করলে না, মুশরিক হয়ে গেলে, সাবালক হয়েছ তো তাহলে এখন চয়েস করতে হবে যে তুমি মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ জন্মসূত্রের সূত্রে পেয়েছ, পাঁচ অক্ত নামাজ পড়ো তো, যদি নামাজ শুরু করে দাও তাহলে মুসলিম, তুমি চয়েস করলে যে আমি মুসলিম, সেই জন্য সাবালক হওয়ার আগে থেকেই নামাজ শিখে নিয়েছি, নামাজ শুরু করে দিয়েছি, চয়েস করলেন আপনি ইসলামকে। আর যদি সাবালক হওয়ার পরেও পাঁচ অক্ত নামাজ না কায়েম করে তাহলে সে ইসলামকে চয়েস করল না, আর এই বাই চান্সে জন্মসূত্রে মুসলিম থাকা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। স্পষ্টভাবে এই কথাটি ভালো করে শুনে রাখেন, এবং ছেলে মেয়েদেরকে ওইভাবে মানুষ করেন, যতদিন ছেলে মেয়েরা আপনার নাবালক নাবালিকা আছে আলহামদুলিল্লাহ, বাপ মা নামাজি, বাপ মা মুসলমান, বাপ মা শির কুফরি করে না, নাস্তিক নয়, তারাও মুসলিম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিত্রাহ। কিন্তু আপনার ছেলে মেয়ে সাবালক হয়েছে 18 বছর বয়স, আর ছেলে নামাজ পড়ে না, মেয়ে সাবালিকা হয়ে গেছে নামাজ পড়ে না, বলছে না আমি মুসলিম, আমার ছেলে মেয়ে মুসলিম, কখনো না, শিরিক করে, নাস্তিকতার ঘোষণা করে কখনো মুসলিম না, তার ইসলামকে সে নিজেই নষ্ট করেছে। তাহলে দিনই ইসলামের জন্য বা দিন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে, তা হচ্ছে সাবাতু শুরুত, সাতটি শর্ত রয়েছে। লা তানফাউ কাইলাহা ইল্লা বিজতিমাইহা, এই কালিমা বলনেওয়ালার কোন কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই সাতটি শর্ত একত্রিত না হবে। সাতটি শর্ত সবগুলি বিদ্যমান থাকতে হবে, সাতটা শর্ত, ওর মধ্যে দুটো তিনটে শর্ত আছে, কেউ আছে তার মধ্যে পাঁচটি শর্ত আছে, ছয়টি আছে একটা শর্ত নেই, কারো মধ্যে একটি দুটি আছে, কারো মধ্যে সবগুলি নেই, তাহলে মুসলিম হয়নি, এর সাক্ষ্য প্রদান গ্রহণযোগ্য নাই। নিয়ম মুসলিম সাক্ষী দিচ্ছে কিন্তু শর্ত সাতটা পুরা নাই, গ্রহণযোগ্য নাই। জন্মসূত্রে মুসলিম সাবালক হয়েছে, বলছে যে মুসলিম আমরা, কিন্তু শর্তগুলি পুরা করে না, যে সাতটি শর্ত রয়েছে, কিছু আছে কিছু নেই অথবা কোনটাই নাই, তাহলে মুসলিম নয়, লা ইলাহা ইল্লাল্লাহ তার গ্রহণযোগ্য নয়। ভালো করে শুনেন, ওয়াহি আলা সাবিলিল ইজমাল, ওই শর্তগুলি সংক্ষিপ্ত রূপে, সংক্ষেপে প্রথম শুনেন না সাতটা, তারপরে ওর তফসিল মানে বিস্তারিত দলিল সহ, খুব সংক্ষিপ্ত দলিল, না হলে বিস্তারিত দলিল যদি আসলে শোনানো যায় তো এক একটা শর্তের উপর এক একটা বই তৈরি হইতে পারে, কিতাব তৈরি হইতে পারে। সংক্ষিপ্ত ভাবে প্রথম শুনিয়ে দিয়ে বলছেন, আল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে, সাক্ষী দেওয়ার সাথে সাথে, আল ইলমু আল মুনাফিলিল জাহাল, জ্ঞান থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, যেটা অজ্ঞতার পরিপন্থী, অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন অজ্ঞতার সাথে নাই, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে লা ইলাহা বলছেন এর অর্থ কি, বলছে তা তো জানি না ভাই, চলবে না, তাহলে আপনি মুসলিম না। নিয়ম মুসলিম মুসলমান হইতে আসছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এর মানে কি, বলছে তা বলতে পারি না, মুসলিমদেরকে বলতে শুনেছি ভালো লেগেছে তাই আমি বলছি মুসলিম নাই। জন্মসূত্রে মুসলিম সবার লোক হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বলছে তা বলতে পারবো না, জানি আমাদের এটা কলিমা তাইয়্যেবা, যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের অবস্থা, ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের বা অনারব মুসলিমদের অবস্থা এরকম, পূর্ব পশ্চিমের অনারব দেশগুলির মুসলিমদের অধিকাংশের অবস্থা এরকম, লা ইলাহা অর্থই জানে না, কি ভাই লা ইলাহা মানে কি হয় তা বলতে পারবো না, কিন্তু জানি আমাদের এটা কলেমা না। প্রথম শর্ত হচ্ছে ইলম মানে নলেজ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নলেজ থাকা মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অর্থ, ওর অর্থ সম্পর্কে জানা, যেটা অজ্ঞতার পরিবার, আপনি অজ্ঞ নন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা জানেন আপনি, জেনে শুনে বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা জানছি অন্তর থেকে তারপর কথা উচ্চারণ করছি, সুতরাং জেনে শুনে যখন বলছেন তো কাজও এরকমই হবে, আর যারা কবর মাজার পূজা করেছে জেনে শুনে বলে না, যার ফলে কাজ উল্টো দিই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমাদের চাইতে বেশি করছে আর কবর মাজার সেজদাও হচ্ছে, কারণ অর্থ জানে না, মিসকিন অসহায়। দ্বিতীয় শর্ত আল ইয়াকিন আল মুনাফিল শাক, দৃঢ় প্রত্যয়, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, জানা ইলম আর ইয়াকিনের পার্থক্য কি আছে, পার্থক্য না নেই, জানা আর বিশ্বাস করা দুটোতে পার্থক্য আছে না নেই, জানা অমুসলিম নেই, ইসলাম সম্পর্কে ভালো জানে কিন্তু অমুসলিম নেই, এরকম মুসলিম সমাজে ওয়ানে কি জানা শয়তান নেই, যথেষ্ট জ্ঞান রাখে কিন্তু বেনামাজি, যথেষ্ট জ্ঞান রাখে তাওহীদ সম্পর্কে তারপরে আমল নেয় শিরিক করে, তাহলে নলেজ থাকা যথেষ্ট নয়, জানছেন এখন ইয়াকিন করতে হবে, জানার পরে বিশ্বাস করতে হবে, ইয়াকিন দ্বিতীয় শর্ত, ইয়াকিনটা বিশ্বাসটার পরিপন্থী বিষয় হচ্ছে কি সন্দেহ, তাহলে এমন ইয়াকিন থাকবে, এমন দৃঢ় বিশ্বাস থাকবে প্রত্যয় যে যেটা সন্দেহের পরিপন্থী, কোন সন্দেহ নেই, কারণ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সামান্য যদি সন্দেহ থাকে, বলছি তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কিন্তু হলে হতে পারে, সারা বিশ্বের এত লোক কেউ বলছে তিন খোদা, যেমন খ্রিস্টানরা, কেউ বলছে 33 কোটি দেবতা, হ্যাঁ, কেউ বলছে ভগবান বুদ্ধদেব, হ্যাঁ কেউ বলছে গুরু নানক ভগবান। তো এতগুলি লোক কি মূর্খ নাকি? সব হইলে হইতেও পারে, যে সামান্য সন্দেহ থাকে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এত বড় বড় আলেমরা হুজুররা বলছে যে কবর মাজারে পাওয়া যায়, রোগ ভালো হয়, হ্যাঁ তারপরে মনের আশা পূরণ হয়, ছেলে মেয়ে পাওয়া যায়, তারা জানতে পারে, তারা মারা যায় না, শোনে, দিতে পারে, উঠে চলে আসতে পারে, সাহায্য করতে পারে। সামান্য যদি সন্দেহ থাকে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, উদ্ধার করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, তাহলে এটা কি হলো? ইয়াকিনের বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইয়াকিনে সন্দেহ আছে, 100% বিশ্বাস হইতে হবে, ইয়াকিন হইতে হবে, তার মধ্যে 90% বিশ্বাস কিন্তু হইতে পারে। আমরা অনেক খবর ক্ষেত্রে বলি না যে কথাটা 90% 90% তো ঠিক, তার মানে পুরোপুরি আপনার ইয়াকিন নেই, হইলে হইতে পারে এর বিপরীতটা, তাই না? চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে এইরকম হইলে হবে না। এত বড় বড় বুদ্ধিজীবীরা বলছে যে আজকাল আবার ধর্ম কিসের, এগুলো তো ওই যুগের যে যুগে মানুষ কিছু বুঝতো না, হইলে হইতেও পারে, তারাও তো কিছু বুঝে, তাহলে সে মুসলিম নয়, লা ইলাহার শর্ত পুরা হলো না। তৃতীয় শর্ত হচ্ছে আল কবুল, সাদরে গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহকে কি করবে? অর্থ জানলো, বিশ্বাস করলো, সাদরে গ্রহণ করলো। অনেক সময় বিশ্বাস করে সাদরে গ্রহণ করে না, অনেক অমুসলিম আছে, দীন ইসলামের সত্যতার উপর বিশ্বাস হয়েছে কিন্তু সাদরে গ্রহণ করতে পারেনি বিভিন্ন বাধার কারণে, পরিবার বাধা, হ্যাঁ স্ত্রী বাধা, হ্যাঁ দেশ বাধা, নেতৃত্ব বাধা, ব্যবসা বাধা, ব্যবসা মার খাবে আমারে, ইসলাম গ্রহণ করলে আমার মুশকিল হবে চলাফেরা, নিরাপত্তাহীনতার আশঙ্কা বাধা, কত রকমের বাধা। তাহলে এই লোকটার নলেজও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, হ্যাঁ বিশ্বাসও হয়ে গেছিল কিন্তু কবুল করতে পারেনি। মুসলিম বলবেন ওদের? মুসলিম বলবেন না কখনো। করা আল মুনাফিলির রদ, যেটা পরিপন্থী কিসের? প্রত্যাখ্যানের, খণ্ডন করে দেওয়ার, মানলাম না, মানলাম না নাই, মেনে নিলাম, সাদরে গ্রহণ করলাম, কথা বলতে হবে, আসলাম তো লিল্লাহ রাব্বিল আলামিন। চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, সাদরে গ্রহণ করার পরে অনুগত হয়ে যাওয়া। অনেক সময় গ্রহণ করেন কিন্তু অনুগত না, যেমন অধিকাংশ আজকালকার মুসলিমদের অবস্থা, যে তারাকে যদি বলেন আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না, অবশ্যই বিশ্বাস করি ভাই, কেমন কথা বলেন, রসুল বিশ্বাস করেন না, অবশ্যই করি, পরকাল বিশ্বাস করেন না, সব করি, নামাজ বিশ্বাস করেন না, করি, কবুল করেন না নামাজ, কি আপনাকে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে, পড়েন না কেন, পারি না, কোনটা নাই তাহলে? ইনকিয়াদ নেই, অনুগত নাই, অবিডিয়েন্ট নয় সে, আনুগত্য নাই, মেনে নেব শীর্ণত করে আল্লাহর বিধান, আল্লাহ পাকের তৌহিদ, এটা নেই। আপনাকে বিশ্বাস হয় না যে সৌদি আরবে একটা কবর মাজার পূজা হয় না, এটা পীর পূজা হয় না, এটা আপনার বিশ্বাস হয় না, এ সম্পর্কে জানা নেই, সৌদি আরবে এতদিন থাকলে জানেন না, বলে জানি, প্রথম শর্ত আছে না, বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি যে এটি ঠিক, আসলে কবর মাজার পূজা এইসব ইসলামে নেই। কবুল করেন? বলছে হ্যাঁ কবুল করি। তো আবার মাজারে কেন জানতে সে গিয়ে? বলছে বাধ্য হইতে হয়, পারি না, অনুগত হইতে পারি না, যে দেশেও গিয়ে মাজারে যাবো না, বাপমা বাধ্য করে, বুঝতে পেরেছেন? একটু চাপের মুখে কে কি বলবে না বলবে সব চাপে দেবে, চলো মাজারে যাই। তাহলে ইনকিয়াদ নেই, আনুগত্য নাই, আনুগত্য নাই, কবুল করার পরেও তাহলে মুসলিম হতে পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পুরা করেনি। ইনকিয়াদ কাকে বলে? তার বিপরীত হচ্ছে আল মুনাফিলি, তার পরিত্যাগ করার পরিপন্থী হচ্ছে আনুগত্য করা। ঠিক উদাহরণ যে দিলাম, নামাজ মানেন? মানি। নামাজ কি গ্রহণ করেন? অবশ্যই গ্রহণ করি। পড়েন না কেন? নামাজ ছুটে যায় ভাই, পারি না, ব্যস্ততা, ঘুম ভাঙে না, সূর্য উঠে যায়, দুনিয়ার সমস্ত কাজের জন্য ঘুম ভাগে, ফজরের জন্য ঘুম ভাঙে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের যে ইনকিয়াদ আছে, আনুগত্য নাই, আনুগত্য থাকতে হবে। চার নম্বর শর্ত দেখলেন। পাঁচ নম্বর শর্ত আল ইখলাস, আগের শর্তগুলির সাথে কি থাকতে হবে? নিষ্ঠা, এখলাস আল্লাহর জন্য হওয়া। সেটা ইলাহা ইল্লাল্লাহ জেনেছেন, হ্যাঁ বিশ্বাস করেছেন, সাদরে গ্রহণ করেছেন, আনুগত্য করেছেন এখলাসের সাথে, দুনিয়ার কোনো গরজ নাই। আমার কফিল খুব পরেশগার, আমার বস খুব ভালো মানুষ, অথবা আমাকে বড় একটা টোপ দেওয়া হয়েছে যে তুমি যদি পাক্কা মুসলিম হয়ে যাও তাহলে তোমার প্রমোশন হবে। যেমন এখানে ওই রকম অনেক নিয়ম মুসলিম থাকে, এক বাঙালি ওই রকমই আমাদের কাছে ইসলাম গ্রহণ করেছে, শুধু এই আলজাবর কোম্পানিতে উপর পোস্টে যাতে করে যেতে পারে, কারণ তার এক্সিট লাগতে যাচ্ছিল তার চরিত্রহীনতার কারণে, হ্যাঁ অথবা প্রমোশন পাচ্ছিল না, ইসলাম কবুল করলে লোক ধার্মিক খুব পরিষ্কার মানুষ, সুতরাং কনসিডার করবে, ভুল হইলেও মাফ করে দেবে। আল্লাহর লানত হোক এইরকম অসৎ লোকদের উপর যারা দুনিয়ার গরজ করে দিন দিয়ে, ধর্মকে বিক্রি করে দুনিয়া খরিদ করে। আল্লাহর দুনিয়াতেও লানত আর আখেরাতেও লানত ইনশাআল্লাহ। কখনো দিন দিয়ে আপনার নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনার দাড়ি দিয়ে দুনিয়া কেনার চেষ্টা করবেন না, দুনিয়া খরিদ করার চেষ্টা করবেন না, লাত মারেন দুনিয়াকে, পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে। আপনি দিনকে এক নম্বর রাখেন, দুনিয়া দিয়ে দিন খরিদ করেন, দুনিয়া দিয়ে আখেরাত খরিদ করেন, আর আখেরাত বিক্রি করে দুনিয়া খরিদ করবেন। এত নিচে কোন মানুষ নামতে পারে না, মুসলিম কি করে নামতে পারে? আল ইখলাস, এর নাম হচ্ছে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা, খলুসিয়ত, হ্যাঁ যে ভাষায় বলেন আপনি, যেটা হচ্ছে আল মুনাফিল শিরক, যেটা শিরকের পরিপন্থী। শিরকের দুটো দিক, একটা দিক হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহর জন্য, আল্লাহর কালেমার সাক্ষী দিয়েছেন আল্লাহর জন্য, এমন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও আপনি মনে করছেন যে বড় পীর খুশি হবে তাই লা ইলাহা বেশি জিকির করছি, বড় শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও বড় শিরক, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাকে খুশি করতে চেয়েছেন? বড় পীর সাহেবকে, গাউসুল আজম। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দুনিয়ার গরজে, দেখানোর জন্য, শোনানোর জন্য, কোন দুনিয়ার গরজ হাসিলের জন্য, রিয়াকারি, রিয়া আন ওয়া সুমআতান, দেখানোর জন্য অথবা শোনানোর জন্য। যেমন অনেকে আছে নামাজ পড়তো না হয়তো, কিন্তু ইসলামিক সেন্টারের একটা চাকরি পেয়েছে, ক্লিনার ড্রাইভার, সেজন্য নামাজ পড়ে, সুবহানাল্লাহ, ইখলাস নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে আসবে না, সহিহ আকীদা কখনো গ্রহণ করতো না, ওই শিরকি বিদাতি আকীদাই থাকতো। কিন্তু ইসলাম সেন্টারে চাকরি প্রকাশ করলে অসুবিধা আছে, কেউ জানতে পারলে অসুবিধা আছে, ইসলাম সেন্টার যেহেতু তৌহিদ প্রচার করে, এখানে চুপচাপ নিজের ধর্ম ভিতরে রাখো বাতিলটাকে, আর এখানে বলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইখলাস নেই। ইখলাসের বিপরীত কি? শিরক। তাহলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাস না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, তার কাজটা শিরক হয়ে যাবে। ছয় নম্বর শর্ত হচ্ছে আসিদক আল মুনাফিল কিযব বা কাযিব, দুই রকম পড়া যেতে পারে, তবে কিযব চাইতে কাযিব পড়া বেশি ভালো। কিযব মানেও মিথ্যা আর কাযিব মানেও মিথ্যা, কিন্তু কোরআনে কারিমে যেহেতু আল্লাহ পাক কাযিব বলেছেন, ওয়া জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, এই জন্য কাযিবটা বেশি সুন্দর ভাষা, দুটোই জায়েজ, দুটোই বৈধ, দুটোই শুদ্ধ। আসিদক সত্যতা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সততার সাথে বলছেন, সততার সাথে বলছেন, আপনার এতে সততা আছে, যেটা আল মুনাফি বিপরীত কিসের? লিল কাযিব, মিথ্যার, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি ব্যবহার করছেন সামান্যতম এরকম কোন যেন আপনার আচার আচরণে, কথায় চালচলনে, এবাদত বন্দেগীতে প্রকাশ না পায়, আপনার মধ্যে যেন সততা থাকে। সপ্তম শর্ত হচ্ছে আল মাহাব্বাত আল মুনাফিয়া লিযিদ্দিহা ওয়া হুয়াল বাগদাউ, ভালোবাসা। তাহলে আগের শর্তগুলির সাথে সাথে সপ্তম শর্ত হচ্ছে এই কালিমাকে অন্তর থেকে ভালোবাসা, ভালোবাসবেন আপনি। আল মুনাফিয়া যেটা কিসের বিপরীত? লিযিদ্দিহা, তার বিপরীতের, বিপরীতের বিপরীত, আসলে তো বিপরীত বিপরীত হয়, সেটা কি? ঘৃণা করা, আল বাগদা, শত্রুতা রাখা, ঘৃণা করা, বিদ্বেষ রাখা, এর বিপরীত হচ্ছে ভালোবাসা। আপনার যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসা থাকে, আল্লাহর সাথে ভালোবাসা থাকে, কারণ সাক্ষী কার দিচ্ছেন? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রথম আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, তারপর এই কালিমার সাথে ভালোবাসা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসা থাকে, দুটোই, আল্লাহ পাকের সাথেও ভালোবাসা, আল্লাহ পাকের নামের সাথে ভালোবাসা, গুণাবলীর সাথে ভালোবাসা, আল্লাহ পাকের কালিমার সাথে ভালোবাসা, আল্লাহ এই কালিমার যে অর্থ তার সাথে ভালোবাসা, এই কালিমা মোতাবেক যারা জীবন যাপন করে তাদের সাথে ভালোবাসা, এই কালিমার যারা প্রচার করে তাদের সাথে ভালোবাসা, কালিমার সাথে ভালোবাসা মানে কালিমার সাথে সংশ্লিষ্ট যত কিছু যত কেউ আছে, দিন হক সত্য দিন, এই কালিমার কিতাব হচ্ছে কোরআনুল করিম, সুতরাং কোরআন করিমকে ভালোবাসা, এই কালিমার প্রচারের জন্য হচ্ছে রাসুলের হাদিস ওয়াহি, সুতরাং রাসূলুল্লাহ হাদিসকে ভালোবাসা, কোরআন এবং হাদিসকে সবচেয়ে উপরে রাখে, মানুষের কথাকে তার কাছে যেতে দেবে না, যেহেতু বড় বড় আলেম বলেছে সেই জন্য একটা হাদিসকে উপেক্ষা করে আর হাদিসকে তাবিল করে আর বিকৃত করে মানুষের কথাকে ঠিক রাখবো, কখনো না। কোরআন এবং হাদিস আপনার কথায় কাজে জীবনে বলবৎ থাকবে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসার প্রমাণ। ভালোবাসা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি ভালো না বাসলেও মুখে বারবার করে বলতে হয়, জি হুজুরি করতে হয়, তাই না, বসের ব্যবহারের কারণে বা যে কোনো এমনি মন মিলে না, অনেক সময় বস আপনার সাথে ভালোই ব্যবহার করছে তার মনই মিলে না লোকটার সাথে, যার ফলে ওকে অন্তর থেকে ভালোবাসেন না, কিন্তু আসতেই স্যার সালাম আলাইকুম, হাওয়ার ইউ স্যার, হ্যাঁ হ্যাঁ, হোয়াট ক্যান আই ডু, কি করতে পারি, হ্যাঁ কি খেদমত, আর নিয়ে এসে চা সাথে সাথে দিয়ে দিলেন, চা দেওয়ার পরে আড়ে গিয়ে বলছেন, সবকিছু তো করছেন, বাহ্যিক মনে হচ্ছে একবারে কত আনুগত্য ইনকিয়াদও আছে, আগের শর্তগুলি আছে, হ্যাঁ বাহ্যিক চাল চলনে বোঝা যায় না যে আপনার সততা নেই, হ্যাঁ আপনি তাকে গ্রহণ করতে চান না, চান না আপনার ফোরম্যান বা সুপারভাইজার বা বস হিসাবে, সব ঠিক আছে কিন্তু অন্তরে ঘৃণা আছে, মেনেই নিতে পারেন না লোকটা, হ্যাঁ আমার উপর মোদির হবে রে, আমার একই রকম শিক্ষাগত যোগ্যতা, তুই মোদির হয়েছিস আমার কাছে, তুই ও বাঙালি আমি বাঙালি, তুই কিসের মোদির, তাই না, অন্তর থেকে ঘৃণা, এরকম দুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, কালেমার সাথে যেন এইরকম বদাচরণ না থাকে, না হলে কালেমা পড়া কাজে আসবে না, কালেমা পড়া কাজে আসবে না। ওয়াম্মা তাসিলুহা ফাকামায়ালি, সংক্ষিপ্ত সাতটা বলা হলো, তাই না, তারপরে লেখক বলছেন যে এর বিস্তারিত আলোচনা ফাকামায়ালি যেমন নিম্নে বর্ণিত হইল, মানে নিম্নে পেশ করছি। প্রথম শর্ত কি বলা হয়েছিল, এলম থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্থ জানেন না অজ্ঞ চলবে না। শর্তুল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে আল এলম, এলমের মানে কি সংক্ষেপে আমি বলে দিচ্ছি এখন শোনেন লেখকের ভাষায়, আল এলম বে মানাহা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জ্ঞান রাখা, আপনি অর্থ জানছেন, আল মুরাদু মিনহা, তার উদ্দেশ্য কি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি এটা বুঝছেন, ওয়ামা তানফিহে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন জিনিসগুলিকে অস্বীকার করে, মানে বাতিল মাবুদকে অস্বীকার করে, জানতে হবে আপনাকে, ওয়ামা তুসবিতুহু, আর কোন জিনিসগুলিকে সাব্যস্ত রাখে, আল্লাহর ইবাদতকে সাব্যস্ত রাখে, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কাজে তাওহীদ, আল্লাহ পাকের ইবাদত উলুহিয়াত, আল্লাহ পাকের নাম গুণাবলী, এই তিন রকমের তৌহিদ, তৌহিদ রুবুবিয়াত, তৌহিদ উলুহিয়াত, তৌহিদুল আসমা সিফাত কে সাবিত রাখে, হ্যাঁ এগুলি জানতে হবে আপনাকে, তাহলে এগুলি জ্ঞান রাখতে, আল মুনাফিল জাহাল, যেটা আল ইল জাহাল বিযালিক, এই সম্পর্কে অজ্ঞতার পরিপন্থী, আপনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অজ্ঞ না থাকেন। কালা তাআলা দলিল কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মন্ত্রের মতো পাঠ করলে কাজ হবে না, অর্থ জানতে হবে, শুনেন কোরআনে কারিমে আরো দলিল আছে, একটা করে দলিল লেখক পেশ করেছেন, তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, হ্যাঁ ওই ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য যে সত্যতার সাথে সাক্ষী দিয়ে থাকে, শাহিদা বিল হক, বা সত্যের সাক্ষ্য প্রদান করে থাকে, বিল হক সত্যের সাথেও হইতে পারে বা মানে সাথে শাব্দিক অর্থ, আর আরেকটা হচ্ছে সত্যের সাক্ষী দিয়ে থাকে, সত্যের সাক্ষী দিয়ে থাকে, আর আল হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ পাকের তৌহিদ, যে সত্যের সাক্ষ্য প্রদান করে থাকে, এতটুকু শুধু বললেন, ওয়াহুমি আলামুন, এই অবস্থায় যে তারা জানেও বটে, জেনে শুনে, ওয়াহুমি আলামুন, জুমলা হালিয়া এটাকে বলা আরবি গ্রামারে, জানা অবস্থায় যাতে সাক্ষী দেয়। তাহলে যেই সময় সাক্ষী দিচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালে মুসলিম হওয়ার জন্য, সেই সময় যদি অর্থ না জানে, অর্থ জানা অবস্থায় না হয়, তাহলে আয়াত বলছে যে এর পড়া কাজে আসবে না, সাক্ষী দেওয়া কাজে আসবে না। বুঝতে পারলেন না? আয়াত শাহেদা বিল হক, সাক্ষী জানা দেয় সত্যের, লা ইলাহা ইল্লাল্লাহ ওহম ইয়ালাম, জেনে শুনে জানতে হবে। এই শাহেদা বিল লা ইলাহা ইল্লাল্লাহ, লাইহাল্লাল যেন সাক্ষ্য প্রদান করে আল হকের তাফসির, তাহলে কি করলেন? লাইহাল্লাল্লাহ, আর সত্যি সেটা হচ্ছে কালিমায়ে হক। আসলে এই লাইহাল্লাল হককে যদি না স্বীকার করেন তো হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ না বৈধ করব করব না কিছুই মানবেন না। আপনি আল্লাহকে এক বলে মানেন না তো আল্লাহর দিনেরই কি মানবেন আপনি? এটা হালাল এটা চলবে এটা চলবে না কি মানবেন আপনি? তো হক তো ওখান থেকেই শুরু হচ্ছে যে আল্লাহ এক হয়ে এক হোক। আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত বন্দেগি বিধি বিধান সবকিছু চলবে। বেকুলুবিহিম, তাদের অন্তর থেকে বা অন্তর দিয়ে তারা জানে, মা শাহেদাত বে আলসেনা, তুম যা তাদের জবানে সাক্ষী দিচ্ছে, মুখে যা উচ্চারণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তা যেন অন্তর কি করে জানে। ফালাও না তাকা বিহা, সুতরাং কালেমা যদি উচ্চারণ করে জিহ্বা দিয়ে বলো, নতুক মানে হচ্ছে জিহ্বায় বলা, যদি কেউ উচ্চারণ করে বলে ওয়াহুয়া লা ইয়ালামা নাহা, কিন্তু সে তার অর্থ বুঝে না, লাম তানফাহু, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তার কোনো কাজে আসবে না। লিআন্নাহু লাম ইয়াতাকিদ মা তাদুল্লু আলাইহি, কারণ সে যেই কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছে সেটা বিশ্বাসই করল না। তো আপনি অর্থ বুঝেন না তো কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে যদি ইংরেজি ভাষায় কেউ বলে গুড মর্নিং আর অর্থ বুঝেন না, তো এই গুড মর্নিং বললাম তুই বিশ্বাস করিস? স্যার অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। বলছি বলতো অর্থ, স্যার তা তো জানি না। কি বলবেন? তুই গাধা নাম্বার ওয়ান, অর্থ জানিস না বলে বিশ্বাস করি, কেমন কথা বলবেন না? তুই অর্থ বুঝিস না বলছে গুড মর্নিং, এই সৎ কথাটা বিশ্বাস করি, বাক্যটা ওয়ার্ডটা বিশ্বাস করি বা এই সেন্টেন্সটা বিশ্বাস করি, ঠিক না? তো ওইরকমই কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুই অর্থ জানিস? বুঝে যাই না। বিশ্বাস করিস? হ্যাঁ বিশ্বাস করি। কেমন কথা, তো কি বিশ্বাস করিস? বলছে লা ইলাহা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? লা ইলাহা বিশ্বাস করি। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই, তুই বিশ্বাস করিস? বলছে তাই নাকি, এর মানে এইটা? বলছে না না ভাই, আমি হিন্দু, এটা বিশ্বাস করি না। বলবে না? বলবে না, অর্থ বুঝলে পাল্টিয়ে যাবে। আরব মুশরিক অর্থ বুঝতো আবুল তালেব, মন্ত্র মনে করতেন। ওই জন্য ভাতিজা বলছে আম্মে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা বলো চাচা, তাহলে তোমার জন্য সুপারিশ করবো, আর কোন চিন্তা নেই। যদি আজকালকার অনারব মানুষদের বা মুসলিমদের মতো হইতো তো অসুবিধাটা কি? ভাতিজা বলছে পড়িনি। হ্যাঁ তা না, বুঝছে ভালো করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে সারা জীবন যা কোন সব ভুল, আমার বাপ যা করেছে তাই ভুল, আমার দাদা করেছে ভুল, আব্দুল মানাফ আমার দাদার বাপ যা করেছে ভুল, মানে এদেরকে বেকুব মনে করা, এইটা করতে পারবো না বাবারে। ওহ আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিব ধর্মে মরব, ঠিক না? শর্ত সান, দ্বিতীয় শর্ত আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করা। বেআইন ইয়াকুনা কায়েলুহা মুস্তাইকিনান বিমা তাদুল্লু আলাইহি, ইয়াকিন মানে কি? ইয়াকিনের ব্যাখ্যা করছে যে এটা যে বলছে এটার উচ্চারণকারী বা এটার বলনেওয়ালা যেন যা এর অর্থ বেরোচ্ছে, যা এ প্রমাণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর কি করে? মুস্তাইকিনান মানে ইয়াকিনকারী হয়, দৃঢ় বিশ্বাসী হয়, কোন রকমের সন্দেহ যেন না থাকে। ফাইন কানা শাক কান বিমা তাদুল্লু আলাইহি, যদি লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ বহন করে তাতে যদি সে সন্দিহান থাকে, আমার একটু সন্দেহ আছে, ভালো লাগছে, মোটামুটি বিশ্বাস করি কিন্তু ফুললি বিশ্বাস করতে পারছি না, লাম তানফাহু তার কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিঃসন্দেহে মমিন তো একমাত্র তারা। ইন্নামা ওখানেই আসে যে তারপরে যে বাক্যটা আছে ওটাতে এটা বোঝায় যে যেটা বলছি এটা ছাড়া আর অন্য কিছুই নয়, অর্থাৎ মমিন শুধু এরা যাদের কথা বলছি, অন্যরা মমিন নয়। বুঝতে পারছেন? ইন্নামা, এই জন্য ইন্নামা অর্থ করা হয় যে এ ছাড়া কিছু নয়, এটা হচ্ছে এর অর্থ শাব্দিক অর্থ। কি ছাড়া? যে মুমিন শুধুমাত্র এরা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যার আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাতে যেন তারা কোন রকমের সন্দেহ না করে। শুধু যদি বিশ্বাস করে বলে ছেড়ে দিতেন তাহলে বলতে পারে হ্যাঁ এক একটু সন্দেহ থাকলে হবে কি, তার যখন বেশিরভাগটা বিশ্বাস চলবে। আল্লাহ কি বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, যেন কোন রকমের সন্দেহ না থাকে, জীবনে কোনোদিন সন্দেহ নাই। 80 বছর বয়স ছিল, সারা জীবন ঠিক রাখতে রাখতে রাখতে বিশ্বাস করি বিশ্বাস করি, শেষখানে বলছে বিশ্বাস তো করি বাবা কিন্তু একটু সন্দেহ লাগে, শেষ বয়স চলে যাবে জাহান্নামে, চিরকাল জাহান্নামে থাকবে সন্দেহের কারণে। তাহলে ইয়াকিন থাকতে হবে, এর দলিল পেলেন প্রথম আয়াতে সূরা যুখরুফের, যেটা বললাম কিসের শর্ত সম্পর্কে, ইল্লাহ ইল্লাল্লাহর জ্ঞান থাকতে হবে, সূরা যুখরুফ আয়াত নম্বর 86। আর দ্বিতীয় যে দলিলটি এখন পেশ করলাম সেটা ইয়াকিনের দলিল, যে ইয়াকিন শর্ত, তার দলিল সূরা হুজরাতের আয়াত নম্বর 15 রয়েছে। ফাইন কানা মুরতাবান, কেউ যদি সন্দেহ করে, বলছে এমন নাই যে আর বলবো না, এতদিন বলেছে বলেছি আর বলবো না, যদি বলে তো মুরতাদ, ও কাফের হয়ে গেল, তাই না? কিন্তু না বলছে না, আমি লাইহাল্লা বলবো, অসুবিধা কি, বলছি তো, কিন্তু সন্দেহ আছে। সন্দেহ যদি থাকে, কানা মোনাফেকান, তোর নাম কি, মোনাফেক, আল্লাহ আল্লাহর কালেমাই, আল্লাহ পাকের রসুলে, কোরআনে কেরিমে, রসুলের হাদিসে, নামাজে, কোন একটা স্পষ্ট দিন ইসলামের বিধানে যদি সন্দেহ থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিক। আর যদি সেটা প্রকাশ করে দেখো, লুকিয়ে রাখে, যতক্ষণ লুকিয়ে রাখবে মুনাফিক, সন্দেহ আছে। কিন্তু মুসলিম সমাজে বাংলাদেশে প্রকাশ করলে জান বাঁচবে না, না না এই কাজ করা যাবে না, ভিতরে আছে আছে থাক। যেমন বহু নাস্তিক এরকম মুসলিম সমাজে গজিয়ে আছে, আত্মগোপন করে আছে, যখনই দলভারী দেখে প্রকাশ করে ফেলে, যদি প্রকাশ করে দেয় তাহলে সে মুরতাদ কাফির, আর যদি প্রকাশ না করে লুকিয়ে রাখে তাহলে সে মুনাফিক, আল্লাহর খাতায় কাফির, আমাদের কাছে যে মুসলিম, কারণ তার অন্তরের কথা আমরা জানি না, বাহ্যিক দেখি যে নামাজ টামাজ তো দেখছি, অস্বীকার তো দেখি না তার পক্ষ থেকে, কিন্তু আল্লাহ পাকের খাতাই মুনাফিক হচ্ছে কাফির, যে অন্তরের মুনাফিক সে হচ্ছে কাফির, সে মুসলিম নাই, বরং ওর জন্য আরো বেশি কঠোর শাস্তি আল্লাহ বলেছেন কোরআনে কারীমে। وقال النبي صلى الله عليه وسلم এর দলিল হাদিস থেকে পেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল লাকিতা ওয়ারা হাদাল হায়াত, যদি একটা আয়াত পেশ করার পরে একটি হাদিসও পেশ করেছেন দলিলে, হে আবু হুরায়রা, আবু হুরায়রাকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কোন ব্যক্তি, মাল লাকিতা, যার সাথে তুমি সাক্ষাৎ করবে, ওয়ারা হাদাল হায়াত, এই দেয়ালের পেছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে ঢুকেছেন, আর প্রাচীন যুগের বাগানগুলি দেয়াল দিয়ে ঘেরা থাকতো, প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, এই প্রাচীরের পেছনে বা বাইরে যার সাথে তুমি সাক্ষাৎ করবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে সাক্ষ্য প্রদান করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান কালবহু, আর তার দিল, তার হৃদয় তার উপর দৃঢ় ইয়াকিন রাখে, প্রত্যয় রাখে, বিশ্বাস রাখে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে কিসের সুসংবাদ দাও, সুসংবাদ দিয়ে দাও জান্নাতের। তাহলে জান্নাতের সুসংবাদের জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা নয়, মুস্তাইকিনান কালবুহু, তার দিল যেন, তার অন্তর যেন কি করে, তার উপর ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ, সহিহ বুখারীতে রয়েছে। ফামান লাম ইস্তাইকিন বিহা কালবাহু, সুতরাং কারো অন্তর যদি এই কালিমার প্রতি দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস না রাখে, লাম ইস্তাহিকা দুখুলুল জান্নাহ, তাহলে এর অর্থ বোঝায় যে সে জান্নাতে যাওয়ার হক রাখে না, জান্নাতের অধিকারী নাই। আর শর্তুস সালিস, তৃতীয় শর্ত কি বলেছিল, গ্রহণ করা, সাদরে গ্রহণ করা বা কবুল করা, কি কবুল করা, লিমাক্তাযাতহু হাযিহিল কালিমাতু মিন ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি করে যে এক আল্লাহর ইবাদত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমার, আমি যেহেতু ঘোষণা করছি সুতরাং আমার সত্য মাবুদ আর কেউ নেই, তোমাদেরও নাই কিন্তু তোমরা হয়তো মানো না, কিন্তু আমি যখন ঘোষণা করছি তা আমার জন্য ফরজ যে আমি আল্লাহ পাকের ইবাদত করব, এই কালিমার দাবি হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এটাকে কি করবে, কবুল করবে, সাদরে গ্রহণ করবে। ওয়াতারকু ইবাদাতে মা সিওয়াহু, আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে ছেড়ে দেবে, ফামান কালাহা, কিন্তু যদি কেউ ওই কালিমা বলে মুখে, ওয়ালাম ইয়াকবাল যালিকা, কিন্তু সাদরে গ্রহণ না করে মনকে মানিয়ে নিতে পারছি না। তো বলেছি, বলছে মালিকে, বলছে সবাই, বলছে সাথী সঙ্গীরা, বলছে নামাজও পড়ছে, কিন্তু মনকে মানিয়ে নিতে পারছি না। তাহলে কবুল করে নিয়েছে, বললেন না ওদের দলে সামিল হবে যাদের সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারিমে, ইন্নাহুম কানু ইযা ক্বিল লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবারু, যখন কাফের মুশরিকদেরকে বলা হইত, ইন্নাহুম কানু, ওরা এমন ছিল, ইযা ক্বিল লাহুম, যখন তাদের বলা হইত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইস্তাকবারুন, তখন কবুল না করে সাদরে গ্রহণ না করে অহংকার প্রদর্শন করত, অহংকার প্রদর্শন করত। তাহলে অহংকার করা কি? কুফরি। অহংকার করে এমনি মানুষের সাথে অহংকার নাই, আল্লাহর ইবাদতে হ্যাঁ যদি কি অহংকার করে তাহলে এটা কি? কুফরি। মানুষের সাথে অহংকার প্রকাশ করল, ছোট সাধারণ চাকরি করে, বলছে টি বয়, আমি হচ্ছি সে। এই অহংকার যদি থাকে তাহলে কাবিরা গোনা, জাহান্নামে যাবে নিঃসন্দেহ, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না। কিন্তু যদি আল্লাহর ইবাদতকে অহংকার করে, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন পীরে কামিল, আর আমাকে আবার সেজদা করতে হয় মাটিতে এই লোকদের সাথে, না, বুঝতে পারছেন? অহংকার মানছে, নামাজ মানে সবই মানে, কিন্তু এদের সাথে বা আল্লাহকে মানলো, নামাজ, সিজদা, ইস্তাগফার, অহংকার করে, অহংকার করে। ইবলিসের চরিত্র কিন্তু এটা ছিল, ওর কুফরি ছিল কুফরুল ইস্তিগফার। ওলামারা বলেছেন, যারা আকীদার ওলামা আমাদের সাথে মোটা খায় মোটা বলে, ইবলিসের কিসসা তো পড়ায়, কিন্তু ইবলিস কি অস্বীকার করেছিল? নাস্তিক ছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, মুশরিক ছিল। যে ইবলিস বলছেন আমি মূর্তি পূজা করব, কবর পূজা করব, ইবলিস বলেনি, ওই কোন হাদিসে আয়াতে পাবেন না ইবলিস বলেছে আমি কবর পূজা করব, ইয়া গাউসুল আজম জিলানিকে বলবো। তাহলে যারা কবর পূজা করে তারা ইবলিসের চাইতে কম না, বেশি আগে, ঠিক না? ভালো করে চিন্তা করে দেখেন, ইবলিস কি এরকম কিছু করেছিল যে আমি দেবদেবীর পূজা করব? কখনো বলেনি। ইবলিস কি বলেছিল যে আমি জাদুটা না করব, হ্যাঁ তোমার সাথে শিরিক করব, তাছাড়া থাকতে পারবো না, বলেনি। কি বলেছিল? এতদিন সব মেনে এসছি, সবই মানি তোমার আল্লাহ রব্বে, বারবার করে না ফরমান হওয়ার পরেও যে আল্লাহর কাছে ডিসকাউন্ট চাইছে, ছাড় চাইছে, যে আমাকে রাখো কিয়ামত পর্যন্ত, আমি যেন মানব জাতিকে গোমরা করতে পারি, সে দোয়াগুলি তো কি রয়েছে হাফেজ সাহেব? রব্বে নেই, রব্বে আনুদের নি লা ইয়াউমি ইউবাসুন, হ্যাঁ রব্বে বেমা আগওয়াইতানি, আল্লাহ যখন আমাকে গোমরাই করে দিলে, সবগুলি মানুষকে গুমরা করব, যাদের বাপের জন্য আমি জাহান্নামী হইলাম ওকে সিজদা করলাম, সেজন্য সবগুলিকে জাহান্নামী যাব, ওর ছেলেদেরকে ছেড়ে দেবো না কিয়ামত পর্যন্ত, ঠিক না? রব্বে রব্বে করছে, যে লোকটি রব্বে রব্বে করছে, এই কথা বলেনি যে হরে রাম হরে কৃষ্ণ, হ্যাঁ আমি এদেরকে জাহান্নামী নিয়ে যাবো, ইয়া গৌসুল আজম, আমি এদেরকে জাহান্নামী নিয়ে যাবো, বলেছে? তাহলে ইবলিস শয়তান কবর পূজারী ও ছিল না, আর মূর্তি পূজকও ছিল না, কি ছিল তাহলে? কুফরুল ইস্তিগফার, অহংকারের কুফরি ছিল। আল্লাহ তোমার সব আইন মানতে পারি, সব আদেশ মানতে পারি, কিন্তু এটা মানতে পারি না, আমি আগুনে তৈরি হলাম, আর ইয়ে আদম মা মাটি থেকে তৈরি হল, আর আমি ওকে সিজদা করব, এটা মানতে পারি না। সুবহানাল্লাহ, এক কথাই কাফের, এটা হচ্ছে কুফরুল ইস্তিগফার, অহংকার করার কারণে কাফের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরব মুশরিকদের সম্পর্কে, যখন তাদেরকে বলা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ তখন অহংকার প্রকাশ করত, কিন্তু যদি বলা হয় দেবদেবীর কথা খুব খুশি, খুব খুশি, বহু মাবুদের কথা খুব খুশি, বহুতে খুশি, একটাই খুশি না, এক আল্লাহ খুশি না। ওয়াইয়াকুলুন, আর তারা বলতো আইন্না লা তারিকু আলিহাতিন লিশায়রি মাজনুন, আমরা কি আমাদের দেবদেবীকে ছেড়ে দেব, উপাস্যদেরকে ছেড়ে দেব, লিশায়রি মজনুন, একজন পাগল কবির কথা শুনে, একজন পাগল কবির কথা শুনে কি ছেড়ে দেব? ছাড়ব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো তারা? কবি বলতো আর পাগল বলতো, তাই না? পাগল কবি, আর এই পাগল কবির কথা শুনে ছেড়ে দেব? এরা যে মৃত্যুক ছিল এর প্রমাণ তাদের কথাতে আছে। মজার কথা শুনেন, কারণ পাগল কোনদিন কবি হইতে পারে না, আর কবি পাগল হইতে পারে না। যেদিন কবি পাগল হয়ে যাবে আর কবি থাকলো না, ও কি আর দিবে জাতিকে, নিজেই যে পাগল পায়খানাও খেতে পারে, হ্যাঁ পেশাবও খেতে পান করতে পারে, ও সবকিছুই করতে পারে, রাস্তায় চলতে গিয়েও সিং মারতে পারে একটা গাড়িকেও, পাগল যে বুঝে না সামনে গাড়ি আসছে মাথা দিয়ে ঠুকে দেবো, করবে না পাগল? ওর তো হুঁশ দিশাই নাই। তার পাগল কি করে কাব্য রচনা করতে পারে? যে কত মিথ্যুক ছিল আরব কাফেররা, যে নবীকে কবিও বলছে আবার পাগলও বলছে, দুটো কখনো একত্রিত হইতে পারে না। একটা যদি বলতো চলো হইতে পারে, কিন্তু দুটো কথা কি করে ঠিক হবে? দুটো পরস্পর বিরোধী কথা, একজনকে কবিও বলছো, কবি মানে পণ্ডিত, সাহিত্য সম্পর্কে অগাধ নলেজ রাখে, না হলে কি করে কবি হইল? কবিও বলছো আবার এদিকে পাগলও বলছো, কাব্য রচনা করছে। কোরআন যখন শোনাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাব্য রচনা করছে, আর পাগল কাব্য রচনা করতে পারে? যেদিন থেকে কাজী নজরুল ইসলামের অবস্থা খারাপ হয়েছে সেদিন থেকে আর কিছুই দিতে পারেনি জাতিকে, কিন্তু তার আগে দিয়েছে, ঠিক না? জানান না যে কাজী নজরুল ইসলাম ওইরকম শেষ জমানাই হয়ে গেছিল। যা হোক, তাকে যে কিছুই করা হোক না কেন, কিছু খাওয়াইয়া দেওয়া হোক বা কিছুই করা হোক, মানে শেষ জীবনে জ্ঞান বুদ্ধি ছিল না, আর কিছু দিতে পারেনি। তার আগে পর্যন্ত অনেক কিছু দিয়েছে, তাই না? জাতিকে অনেক কিছু দিয়েছে, বিদ্রোহী কবি। ওয়াহাজা কাহালে অব্বাদিল কবুর আলিয়ম, বলছেন লেখক যে এটাই হচ্ছে আরব মুশরিকদের অবস্থাটা, হচ্ছে আজকালকার জামানার কবর পূজারীদের অবস্থার মতো। আজকালকার জামানার কবর পূজারীদের অবস্থা আর নবী সাল্লামের জামানার লাতুজ্জামানাত হুবালের পূজারীদের অবস্থা একই রকম। ফাইনাহুম ইয়াকুলুনা, কারণ এরা বলতো, আর এরা বলছে এই কবর পূজারীরা মুসলিম সমাজের কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বরং আমি একটু আগে এই জন্য বললাম যে আমাদের চেয়ে বেশি হয়তো জিকির করেছে অনেক কবর পূজারী। ওকে যদি জিজ্ঞাসা করেন আজকের দিনে কত জিকির করেছেন, বলছে যে 50,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। আর আপনি তৌহিদে বিশ্বাসী, তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিম, যদি আপনাকে জিজ্ঞাসা করি হ্যাঁ আব্দুল্লাহ বলেন তো আজকে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, বলছে হবে 25-50 হবে, হয়তো বলতে পারবো না। তা আপনার চেয়ে বেশি হয়তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ছে, কিন্তু শোনেন লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে, ওয়ালা ইয়াতরুকুনা ইবাদাতাল কুবুর, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও এরা কবর পূজা ছাড়তে চাইলে, কবরকে সেজদা করবে, কবরে ওরস লাগাবে, কবরে চাদর চড়াবে, ফুল চড়াবে, কবর থেকে পাওয়া যায় এই শিরকি বিশ্বাস রাখবে, কবরে গিয়ে চাইবে, কেউ রোগ ভালো করা চাইবে, কেউ ছেলে চাইবে, কেউ গিয়ে কয়া তেনা বাঁধবে, হ্যাঁ মহিলারা গিয়ে জড়িয়ে ধরবে ওই জালিগুলোকে, যে জড়িয়ে ধরলে পেটটা লাগালে পেটে গর্ভধারণ করবে। এইসব করেছে মুসলিম সমাজের লোকেরা, নিজের চোখে দেখে এসছে যে হ্যাঁ জড়িয়ে ধরে আছে, কাবাকে মুলতাজমকে যেমন ধরে থাকে এর মধ্যে আছে, মহিলারা পেট লাগিয়ে আছে মাজারের জালিতে যাতে করে বাচ্চা ধরে। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছে কিন্তু কবর পূজা ছাড়তে চায় না। ফালা ইয়াকুনুনা কাবিলিনা লিমানা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই কবর পূজারীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কবুল হওয়ার গুণ নেই, শর্ত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, জিকির করছে, কিন্তু আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর সেজদা করা শিরিক, কেন সেজদা করছেন? হ্যাঁ চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরিক, কেন চাইছেন? জান জান আপনি ওহাবি, একটা বলে দিবে এই গাল ওহাবি, গাল মনে করলো ওহাবি মানে তো ইসলামের মধ্যে নেই, আর আমরা হচ্ছে সুন্নি। কবর পূজারীরা মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করেছে, ওহাবি নয় সুন্নি। আপনি যদি কবর পূজা না করেন তাহলে সুন্নি থাকলেন না, যত সুন্নত বিরোধী কাজ করে, রসুলের তরিকা বিরোধী কাজ করে, তত বড় পাকা সুন্নি হবেন তাদের ভাষায়। মিলাদ করেন, হালুয়া রুটি করেন, কবর মাজার পূজা করেন, ওরুসে যান, বিদাতি জিকির করেন, নবী বিরোধিতা সুন্নত বিরোধী কাজ করলেই নবী সাল্লামের আনিত দিন তৌহিদ আর সুন্নত বিরোধী কাজ করলেই সুন্নি হয়, আর দলিল চাইলে ওয়াহাবি হয়ে যায়। এটা হচ্ছে ওয়াহাবির সংক্ষিপ্ত পরিচয়। যদি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেননি সেই জন্য করি না, খোলাফা রাশেদিন করেননি সেই জন্য করি না, সাহাবাই কেরামদের যুগে ছিল না সেই জন্য করি না বলি না, তো বলি এরাই তো ওয়াহাবি। তাহলে ওয়াহাবি হওয়াটা মন্দ না ভালো? অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নেই। যারা বলে দিনের মাসলা মাসাইলের জন্য, দিনের হ্যাঁ আর না এর জন্য কোরআনের দলিল লাগবে, না রাসূলের হাদিসের দলিল লাগবে, মানুষের কথা দলিল হয় না, মানুষের কথার জন্য বুজুরগানি কথার জন্য দলিল লাগে কোরআন হাদিস থেকে, ওহি জীবনে কায়েম করতে হবে, তারাকে যদি ওয়াহাবি বলা হয় তো ওয়াহাবি নামও খারাপ না আর কাজটাও তাদের খারাপ না। দলিল তলাশ করে, দলিল মোতাবেক জীবনযাপন করে, দলিল মোতাবেক লোকজনকে জীবনযাপন করতে বলে, অন্ধ হইতে নিষেধ করে। ধর্মের ক্ষেত্রে অন্ধ হবেন না, পড়েন আর নিজের জিভায় স্বাদ চাখেন। পীর বুজুর্গ আর হুজুর বুজুরগানের দিন যা বলেছেন তাদের জিভায় স্বাদ চাখেন না, ধর্মের ধর্মের স্বাদ নিজের জিভায় চাখতে শিখেন। শর্তুর রাবে চতুর্থ শর্ত ছিল কি, আল ইনতিয়াদ মানে আনুগত্য করা। কিসের? লেমা দাল্লাত আলাইহি, এই লা ইলাহা ইল্লাল্লাহ যা প্রমাণ করে বা যা অর্থ বহন করে এটা অনুগত হয়ে মেনে নেওয়া, অনুগত। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথা সাদরে গ্রহণ করার সাথে সাথে অনুগত হয়ে মেনে নেওয়া মানে পালন করা। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি তার মুখমণ্ডলকে কি করে দেবে, সঁপে দেবে। ইউসলিম মানে যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেবে, ইসলাম আজ আত্মসমর্পণের অর্থ করেন বাংলায় তাহলে সুন্দর অর্থ হবে, যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেবে, নিজের চেহারাকে ঝুঁকিয়ে দেবে। আসলাম ইসলাম মানে সারেন্ডার করে দাও, ঝুঁকিয়ে দাও ইলাল্লাহ আল্লাহর সামনে, ওয়াহুয়া মুহসিন এবং তার সাথে সাথে সে নিষ্ঠাবানও বটে, মুখলিস মুহসিন মানে মুখলিস, সে আন্তরিক বাস্তবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি মজবুত করে ধারণ করল বিল উরওয়াতিল উসকা, বড় মজবুত রজ্জুকে বা মজবুত কড়াকে। উরওয়া, উরওয়া বলা হয় শিকলকে, উরওয়া বলা হয় রশিকে, আসলে যেগুলি তার দিয়ে বা লোহা দিয়ে তৈরি হয় এটাকে শাব্দিক অর্থে উরওয়া বলা হয়, কিন্তু এছাড়াও রশির ক্ষেত্রে বলে। তাহলে মজবুত রশিকে বা মজবুত শিকলকে ধারণ করলো বড় শক্তভাবে, কে? যেই ব্যক্তি কি করলো, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, আর সে মুখলেসও বটে, সে মহসিনও বটে। এই দুটি কথাই এবাদত বান্দেগী কবুল হওয়ার দুটি শর্ত পেশ করা হয়েছে। এবাদত কবুল হওয়ার জন্য যে দুটি শর্ত, তাফসীরকাররা বলেছেন, যারা আকীদা পণ্ডিত আলেম তারা বলেছেন যে এই আয়াতে দুটোরই দলিল রয়েছে সংক্ষেপে। ইউসলিম ওয়াজহাহুলিল্লাহ মানে আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, কখনো কবর মাজারের সামনে, দেবদেবীর সামনে, গাছপালার সামনে, জাদুটোর সামনে আত্মসমর্পণ করেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, তৌহিদ। এটা তৌহিদ আর ইখলাস থাকতে হবে ইবাদত বন্দেগীতে, প্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আর মুহসিনুন মানে মুত্তাবিউন লিসুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে নিষ্ঠাবান, আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করি নিষ্ঠার সাথে, এটা হচ্ছে মুহসিনের তাফসীর। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে কি, ইবাদত কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়া বা রাসূলুল্লাহ তরিকায় ওই ইবাদতটি করা, কাজটি করা, দ্বিতীয় শর্ত এতে মজুদ রয়েছে। আয়াত ভালো করে মনে রাখবেন, আয়াত কোথায় রয়েছে, এই আয়াত রয়েছে সূরা লোকমানে, সূরা লোকমানে আয়াত নম্বর 22। আর আগের যে আয়াতগুলি ছিল যে আরো মুশরিকরাকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হইতো তখন তারা অহংকার করতো আর বলতো যে এই কবি আর পাগলের কথা শুনে কি আমাদের দেবদেবীকে ছেড়ে দেবো, ওই আয়াতগুলি হচ্ছে সূরা সাফাতের 35-36 নম্বর আয়াত। মজবুত কড়া বা মজবুত শিকল বা হাতল বলে, তো এর মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো আর সে নিষ্ঠাবান বটে, সেই ব্যক্তি উরওয়া ইউসকাকে মজবুত করে শক্ত করে ধারণ করলো। আর উরওয়া ইউসকাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে সে মজবুত করে ধারণ করলো। ও মানা ইউসলিম ওয়াজহা, ইউসলিম ওয়াজহা মানে ইয়ানকাদু লিল্লাহ, আল্লাহর জন্য আনুগত্য হইল, আনুগত্য করলো, অনুগত হইল, বিল ইখলাসে লাহু তার জন্য নিষ্ঠার সাথে, মুহসিন নিষ্ঠার সাথে, আর ইসলাম ওজাহ মানে ইয়ানকাদ লিল্লাহ মানে আল্লাহর সামনে সে অনুগত হইল। আর শর্তুল খামিস পঞ্চম শর্ত হচ্ছে সিদক সততা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার মধ্যে সততা থাকতে হবে, অসৎ নন আপনি, আপনার এটা বলাই এর সাক্ষী দেওয়াই এই মোতাবেক জীবনযাপন করা এটা সাদরে গ্রহণ করা আপনার মধ্যে সততা যেন থাকে। আসসিদক ওয়াহুয়া ইয়াকুল হাযিহিল কালিমা মুসাদদিকান বিহা কালবুহু, বলছে এই কালিমাটি বলবে অন্তরে এই কালিমাকে বিশ্বাস করে। ফাইন কালাহা বিলিসানিহি, যদি কোনো ব্যক্তি এটা জবানে তো বলে, ওয়ালাম ইউসাদদিক বিহা কালবুহু, কিন্তু অন্তরে যদি বিশ্বাস না করে, কানা মুনাফিকান কাযিবান, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক মুনাফিক সাব্যস্ত হবে। বাহ্যিক দেখছেন লোকটার মধ্যে তেমন কিছু দেখা যায় না, কালিমা পড়েছে, মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তারপরে দেখছেন পাঁচ ওয়াক্ত নামাজে আসছে, আমার আপনার কাজ হচ্ছে কি তাকে মুসলিম বলা, ঠিক না? কিন্তু না, তার অন্তরে সততা নেই। কি আছে, রমজান মাসে মুসলিমদের ৬ ঘন্টা ডিউটি আর অমুসলিমদের ৮ ঘন্টা, ২ ঘন্টা যাতে হালকা হয়, রমজান মাসে মুসলমান হয়ে গেছে। অথবা মালিক বলছে যে চল তুই হাউস ড্রাইভার, তোকে নিয়ে মক্কা যাবো উমরা হাজি, মুসলিম মক্কে ঢুকতে দেবে না। কফিল বলছে রে তুই যদি মুসলিম হতি তুই গাড়িটা চালিয়ে যেতি কত ভালো হইতো, চল। আর নামাজও শুরু করে দিয়েছে, কি বলবে নাকি কি জন্য মুসলমান হয়েছে, মক্কায় ঢোকার জন্য, রমজানের ডিউটি ৬ ঘন্টা যা ২ ঘন্টা কম হয়, অথবা একটা মেয়ের সাথে তার ভাবসা হয়ে গেছে। আর এরকম বহু বাঙালি যারা আমার এই ১৫ বছরের ইতিহাস ইসলামিক সেন্টার মুসলমান হচ্ছে তার মধ্যে কয়েকটা এরকম পেয়েছি, আপনাদের বলছি, এগুলি দুঃখের ইতিহাস বলছি, যেটা ইসলামের শক্তির যুগ যদি হইত তাহলে ইসলামের দণ্ডবিধান তাদের উপর কায়েম হইত, ইসলাম বড় দুর্বল অবস্থায় রয়েছে। আসলে বিয়ে করবে একটা মুসলিম মেয়েকে, ওর বাপ মা মুসলিম, আর কখনো হিন্দুর ঘরে দেবে না বা অমুসলিমকে দেবে না, খালি ওপরে মুসলমান হয়েছে, নামাজ টামাজ সব ঠিক রেখেছে, আসলে ব্যাপার সবার খেয়াল আছে, খবর অন্য দিক থেকে পাওয়া যাচ্ছে। আল্লাহ ফাকরাবুল আলম এরকম অসৎ লোকদের অনিষ্ট থেকে ইসলামে রক্ষা করে, ইসলামের হেফাজত করে। এরকম যে কোনো গরজ হইতে পারে, আরো দুনিয়ার বহু গরজ হইতে পারে, নেতৃত্ব সবচেয়ে বড় গরজ আজকালকার জামানায়, খুব টেস্টি নেতৃত্ব, খুব মজার জিনিস আজকাল গদি। ওলামি সাদ্দিক বিহা কালবহু, যদি মুখে বলে আর অন্তরে বিশ্বাস না করে, কানা মুনাফিকান কাযিবান, তাহলে সে মিথ্যাবাদী মুনাফিক। কালা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, আমিনান নাস মান ইয়াকুল, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু মুমিন না তারা। আল্লাহ বলছেন অনেকে আছে এরকম বলে আল্লাহর প্রতি বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি কিন্তু আসলে মুমিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় মুনাফিক পয়দা হয়নি, কারণ কুফরি শক্তি যদি শক্তিশালী থাকতো মুনাফিক পয়দা হয় না, ঘুরেই মাথা উঠিয়ে আছে মুনাফিক কেন পয়দা হয়। ভারতে যদি নেপালে কেউ যদি মুসলমান হয় তো জানতে হবে সে বিপরীত অবস্থা, ওখানে ইসলাম গ্রহণ করলে কোন সাথে কি পাবে মুসলিমদের কাছে, গরিবদের কাছ থেকে কিছু পাওয়ার তো আশা নেই, মুসলমান হচ্ছে তাহলে ইসলাম ভালো হওয়ার কথা, কিন্তু ওই লোকটাই যদি সৌদি আরবে এসে বা কুয়েতে এসে মুসলমান হয়, এখানে দেখছে না মুসলিমরা এত মজবুত, এখানে তো অনেক বেনিফিট আছে রে বাবা, হয়তো আসলে নাই ভাবতে পারে, একমাত্র বেনিফিট ফায়দা হচ্ছে আল্লাহ পাকের কাছে, কিন্তু ভাবল এখানে মুনাফিক তৈরি হতে পারে, দুনিয়ার বিভিন্ন গরজে মুনাফিক তৈরি হওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস প্রমাণ করে যে মক্কা একটা মুনাফিক ছিল না, মদিনা আসতেই আব্দুল্লাহ বিন ওবাই রাইসুল মুনাফিকিন, এই মুনাফিকদের নেতা নেতৃত্বে অনেক মুনাফিক তৈরি হল। ওহুদের যুদ্ধে ১,০০০ মুসলিম যাচ্ছে, রাস্তা থেকে ৩০০ ফিরে চলে আসছে, ১,০০০ মধ্যে ৩০০ মুনাফিক, তার মানে সুবহানাল্লাহ তিন ভাগের এক ভাগ, ১/৩ মুনাফিক মুসলিম পরিবেশের এই ছিল মদিনায়। কিন্তু ওইগুলো যখন মক্কা বিজয় হয়ে গেল তখন ঠান্ডা পড়তে শুরু হলো, না পড়া যাবে না। মুনাফিকরা মাঝে মাঝে বদমাইশি করতো, ওতে বোঝা যেত যে এরা মুনাফিক। আল্লাহ পাক রাব্বুল আলামিন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সতর্ক করেছেন, কোরআনে কারীমে মুনাফিক সম্পর্কে বেশি সতর্ক করেছেন, এতে বোঝা যায় যে ঘরের শত্রু বেশি ক্ষতি করে, আপনার বাড়িতে যদি শত্রু থাকে আপনার ভাই বোনদের মধ্যে বড় ক্ষতিকর, আপনার মুসলিম সমাজে যদি বেশি শত্রু থাকে তাহলে বড় ক্ষতি, আপনার সহি আকিদার ভাইদের মধ্যে বড় শত্রু যদি থাকে তাহলে বেশি ক্ষতি করে। এটা আপনার দর্শে আপনার আলোচনায় আসছে, আমাদের আলোচনায় আসছে, আর আসছে অসৎ উদ্দেশ্য নিয়ে, তাহলে এরা বেশি ক্ষতিকর, এরা বেশি ক্ষতিকর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করেছেন। কোরআনে কারিমে একটা আয়াত বলি মনে পড়ল, ওয়ামিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক লা তাআলামুহুম নাহনু নাআলাম। আল্লাহ বলেছেন মদিনাতে এমন এমন মুনাফিক আছে, মারাদু আলান নিফাক, শুধু মুনাফিক না, মুনাফিকিতে বড় মজবুত তারা। মারাদু আলান নিফাক লা তাআলাম, হে নবী তুমি জানো না, একটা একটা করে বলতে পারবে না যে কোনগুলি মুনাফিক। নাহনু নাআলাম, আল্লাহ বলেছেন আমি ভালো করে জানি ওদেরকে। মুনাফিক হওয়াটা খুবই খারাপ চরিত্র। আল্লাহ ফাকরাব্বুর বলছে ইউখা দেওয়ান আল্লাহ, এর আল্লাহকে ধোকা দিয়ে থাকে। আল্লাযীনা আমানু, আর মুমিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। ইলা কওলিহি, তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলতো, মিথ্যার আশ্রয় নিত, সেজন্য এদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা বাকারার আয়াত নম্বর 8 থেকে 10। ষষ্ঠ শর্ত হচ্ছে কি? ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ইখলাসের সাথে বলেন, নিষ্ঠার সাথে, শিরক মুক্ত হয়ে, লোক দেখানো শোনানো মুক্ত হয়ে, আপনার দুনিয়ার কোনো গরজ না থাকে, দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, নিঃস্বার্থ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করবেন। ওয়াহুয়া ইখলাস কাকে বলে? ওয়াহুয়া তাসফিয়াতুল আমাল মিন জামিয়ে শাওয়াইবি শিরক, শিরকের সমস্ত রকমের আবর্জনা থেকে বা গন্ধ থেকে আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাসিয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আপনার আকিদায় আমলে এবাদতে যেন শিরকের কোন রকমের আবর্জনা না থাকে। সাহেবা আর বহু বচন হচ্ছে সবাইব, মানে কোন ময়লা আবর্জনা না থাকে, আপনার মধ্যে বড় শিরক নেই, মাজার পূজাও নেই, আর আপনার মধ্যে দেব দেবীর পূজাও নেই, আপনার যা দুটোনার মতো শিরকি কাজ ওইসবও নেই, তাবিজ পর্যন্ত নেই হয়তো, কিন্তু লোক দেখানো নিয়ত আছে, অথবা আমি এই ময়দানে ঢুকে কিছু ফায়দা পেতে পারি, আর্থিক ফায়দা হইতে পারে, দুনিয়ার কোনো গরজ আছে, নিঃস্বার্থ হইতে পারলেন না, এটা চলবে না। ইখলাস এর নাম লেমা ফিল হাদিসে সহিহ, কারণ সহিহ হাদিস রয়েছে, এটা সহিহ মুসলিমের হাদিস, বরং এখানে ভাষ্যকার বলছেন বুখারীতে রয়েছে, আল্লাহু আলাম। হ্যাঁ হ্যাঁ বলছি, বেয়ান কেমন করে শিরক থেকে মুক্ত হবে? বেয়ান লা ইয়াকসুদ বিকাউলিহা, বেয়ান লা ইয়াকসুদ বিকাউলিহা তামআন মিন মাতামিদ দুনিয়া, দুনিয়ার কোন লোভ লালসার একটিও লালসা রাখবে না, যেটা বললাম দুনিয়ার সমস্ত গরজ থেকে মুক্ত হয়ে যান, কিচ্ছু না, যদি এতটুকু গরজ থাকে যে আমি দিনের খেদমতের মাধ্যমে ফেমাস হব, লোকে চেনুক জানুক, লোকে সুনাম করুক, সব বরবাদ করে দিল, ইখলাস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে তৌহিদ, তৌহিদ, হ্যাঁ তৌহিদের খেদমত, কিন্তু আসলে দুনিয়ায় খ্যাতি অর্জন করা, কিন্তু ওই হুকুম আপনার লাগাবার অধিকার নেই। হ্যাঁ আপনি যে মানুষের হুকুম লাগিয়ে দেবেন সে আল্লাহ পাক লাগাবে, যে না তোর মধ্যে কিন্তু এটা ছিল, আল্লাহ এই রোগ থেকে যেন আমাদের হেফাজত করেন, কিন্তু আপনি কার আচরণ দেখে এটা বলবেন না যে এই লোকটা আসছে আসলে লোক দেখানো আসছে, কখন বলবেন এই লোকটা আসছে লোক দেখানো আসছে, কখন? আপনার অধিকার নেই, কারণ আপনি তার অন্তর জানেন না কি অন্তর নিয়ে আসছে, বাকি তিনি বলবেন যে আবদুল্লাহ তোর মধ্যে এই গোলমাল ছিল, তোর মধ্যে দুনিয়ার গরজ ছিল, বুঝছেন না? এই জন্য আমাদের ভাইদের মধ্যে এই চরিত্র কিন্তু আছে, একটু মনোমালিন হইল, আরে ওকে যদি ওই সংগঠনে যদি সেক্রেটারি না করা হইতো একদিনও পাতি না, জালসা কমিটি যদি ওকে যদি না মানানো হইতো, মাদ্রাসার কমিটিতে না না হইতো, তার একটা টাকাও তার কাছে দান পাতি, তুমি জানলা কি করে? হ্যাঁ যখন দেখলে যে হ্যাঁ যতদিন কমিটিতে ছিল ততদিন তো খেদমত খুব দেখিয়েছে, আর যেমনই কমিটিতে নেই কিছুই নেই তার, বুঝছেন না? অনেকে এরকম লোভ রাখে, নেতৃত্বের লোভ রাখে, পদটদ দেওয়া হইলো স্পেশাল কিছু তখন খুব ঠিক আছে, নাই তো কিছু নাই, দিনের খেদমত নাই, তাহলে এখানে ইখলাস নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হাদিস এতবান, এতবান বিন মালিক রাজি আল্লাহ তাআলার হাদিসে বর্ণিত রয়েছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাল হারাম আলান নার, আল্লাহ পাক জাহান্নামের হারাম করেছেন মান কালা ওই ব্যক্তিকে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লা, এর মাধ্যমে সে আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে না, বলে কি করে, কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লা, আল্লাহ পাকের চেহারা চায়, মানে আল্লাহ পাকের সন্তুষ্টি চাইলে যেমন দি চায়। আমি যদি আপনার উপর রাজি থাকি, মনোমালিন্য না থাকে, তা আপনার দিকে তাকাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক না? এটা হচ্ছে মানুষের স্বভাব। তাহলে আপনাকে আমি চেহারা দিচ্ছি, সময় দিচ্ছি, কিন্তু আপনার উপর মনক্ষুণ্ণ, যার ফলে আপনি আপনাকে আমি চেহারা দিতে চাই না, ফেস দিতে চাই না, আপনি আসলে বলেন, তার মানে আপনার অসন্তুষ্ট, তাই না? আপনার কল আসলে উঠালাম না, ঠিক না? চেহারা দিতে চাই না, সময় দিতে চাই না। তো ওয়াজহুন আল্লাহ পাকের আছে, চেহারা আছে, আর চেহারা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে নিঃসন্দেহ, কিন্তু তার মানে এই নাই যে আল্লাহর চেহারাই নেই, এমনিতে মিশামিশি চেহারা বলা হয়েছে। যেমন বিদআত পন্থীরা বলে থাকে যে আল্লাহর চেহারা মানে রেজামন্দি, শুধু আল্লাহর চেহারা নেই, মিথ্যুক তারা, তারা কোরআন হাদিসের বিকৃতিকারী। জি, এরা আসমা সিফাতের প্রতি সঠিক ইমান রাখে না, গুমরাহ। যারা বলে আল্লাহর চেহারা মানে সত্তা, বা আল্লাহ চেহারা মানে শুধু রেজামন্দি, আর আল্লাহর হাত মানে কুদরত, হ্যাঁ আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এরা গোমরা পথভ্রষ্ট। এরা আল্লাহ পাকের কথা অস্বীকার করে, বিকৃত করে, আইন চক্ষু মানে না, অথচ আল্লাহ আইন বলেছেন। ইয়াদ আল্লাহ বলেছেন বিয়াদিহিল মুলক, আল্লাহ পাকের হাত মানে না, হাত আছে, আল্লাহর ক্ষমতাও আছে, হাত আছে বলে ক্ষমতা বোঝানো হয়েছে হাত দিয়ে, কিন্তু হাত আছে। আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে ঘোড়ার ডিমের মতো বোঝানো হয়নি, বুঝছেন কথা না? একমাত্র দুনিয়ার মধ্যে ঘোড়ার ডিম নেই, মানুষ বলে ঘোড়ার ডিম, তাই না? আর আপনার চেহারা আছে, আপনার চেহারার কথা আপনার মাও বলে, বাবা রে তুই দুই বছর তিন বছর হয়ে গেল, অনেক দিন থেকে তোর চেহারাটা দেখি দি, বলে না? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বাবু রে তোর চেহারাটা যে কখন দেখতে পাবো, বলে না? বলে না, তার মানে কি আপনার মা এটাই বলছে যে চেহারাটাকে পাঠিয়ে দেন, হ্যাঁ এটুকু পাঠিয়ে দেন, শুধু এটুকু দেখবে, আপনার হাত পা দেখতে চাই না নাকি? হ্যাঁ, তো আপনার চেহারা আছে বলে আপনার মা বলেছে চেহারা, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা আল্লাহ পাকের মতো আছে, আর চেহারা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করা আছে, সেটা আলাদা ব্যাপার। ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির ইচ্ছা রাখে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এটা হচ্ছে ইখলাস। আপনি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন? আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ পাকের চেহারাটা দেখতে চান, আল্লাহ পাকের দর্শন যেন দিদার হাসিল হয় কিয়ামতের দিনে, আল্লাহ পাক যেন আপনার উপর আমার উপর রাজি হয়ে যান, সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে আল্লাহ পাকের কাছে, আর না হইলে শর্ত পুরা করলেন না আপনি। আর শর্ত সাবে, সপ্তম শর্ত হচ্ছে আল মাহাব্বাতু লিহাযিল কালিমা, এই কলেমাকে ভালোবাসতে হবে। ওয়ালেমা তাদুল্লু আলাইহি, আর যা কলেমা প্রমাণ করে, কলেমা প্রমাণ করে যে এতে আল্লাহর একত্বের কথা বলা হয়েছে, আল্লাহ আল্লাহর সাথে মহাব্বত, হ্যাঁ আল্লাহ পাকের একত্ব তৌহিদের সাথে মহাব্বত, তাহলে তৌহিদের সাথে মহাব্বত হলে শিরকের সাথে ঘৃণা হইতে হবে। আপনি তৌহিদ কেও ভালোবাসেন মানে নামাজ কেও ভালোবাসেন, হ্যাঁ কোরবানি কেও ভালোবাসেন, আবার ওই মাজার কেউ ভালোবাসে, মাজারে সিজদা করা ভালোবাসে, ওটাও তো দিনেরই খিদমত, ওটা মুসলিমদেরই তো পবিত্র স্থান, যেমন কবর পূজারীদের অবস্থা। আপনি কাবা শরীফের গোলাপ ছোঁয়াটাকে ভালোবাসেন, আর ওই চাঁদ কবর মাজারের উপর যে গোলাপ চাদর চড়াচ্ছে ওটাকেও ভালোবাসেন, নাই লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পুরা করেননি আপনি। তাহলে ভালোবাসলে বিপরীতকে ঘৃণা করতে হবে, যেটা তার বিপরীত তাকে ঘৃণা করতে, এটা হচ্ছে আসল ভালোবাসা। তো এই কলেমাকে ভালোবাসতে, এই কলেমার যে অর্থ বহন করে তাকে ভালোবাসতে, ওয়ালি আহলিহাল আমিলিনা বিমুক্তাদাহা, আর ওই সব লোকদেরকে ভালোবাসতে হবে যারা এই কলেমা মুতাবে কলেমার দাবির প্রতি আমল করে। তাহলে তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদি জনতা, তৌহিদি মুসলিমকে ভালোবাসতে হবে। তৌহিদি মুসলিমকে ভালোবাসতে হলে তার বিপরীতকে ঘৃণা করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন, ইন্নানি বারাউন, সম্পর্ক ছেদের ঘোষণা করেছি, মিম্মা তাবুদুন, বাপকেও বলেছেন জাতিকেও বলেছিলেন যে সবের পূজা করো। অমিনান নাস, আল্লাহ পাক ভালোবাসা সম্পর্কে ইরশাদ করেছেন, অমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে শরীক সাব্যস্ত করে, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আন্দাদা। ইউহিব্বুনহুম, আর আল্লাহ ছাড়া অন্য শরীকদেরকে ভালোবাসে, কি করে ভালোবাসে, কাহুব্বিল্লাহ, কার মতো, আল্লাহকে ভালোবাসার মতো, মানে আল্লাহকেও ভালোবাসে আল্লাহর শরীকগুলোকেও ভালোবাসে। যেমন ভারতে বা ভারত উপমহাদেশে, ভারত বলতে সবগুলি বুঝাই, কিন্তু আমি ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব এলাকাতে পাবেন মুসলিমদের মধ্যে রাম কি রহিম একসাথে, লোকটার সাথে কথা বললাম রাম কি রহিম কিছুই বলল না, শুনেছেন এরকম প্রবাদ আছে, রামকে রহিমের সমান করে দিলা, রামকে রহিমের, রহিম মানে আল্লাহ আর রাম মানে হিন্দুদের দেবতা, বুঝতে পারছেন না, সমান করে দিল, ওই রহিমকে ভালোবাসে রামকে ভালোবাসে, বুঝতে পেরেছেন। আচ্ছা ওইটা তো দিলাম না হয় হিন্দুদের এর কথা, মুসলিমদের সংশোধন করেন ওদের ওই কি বলবে মুসলিমদের, আল্লাহকেও ভালোবাসি এই জন্য আল্লাহকে সেজদা করি নামাজ পড়ি, আর বড় পীরকে ভালোবাসি সেই জন্য পয়সা আছে বছরে একবার বাগদাদ শরীফ যাই, যেতাম বাবার কাছে কিছু চেয়ে আসি, দেখলেন আল্লাহর হক নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিল, আল্লাহকে ভালোবাসি আর বাংলাদেশ বারাউলিয়ার দেশ, বারাউলিয়াকে ভালোবাসি আর ভালোবাসার জন্য বারাউলিয়ার মাজারে ওরুসেও যাই, ওদেরকে ভালোবাসে, ভালোবাসা যতটা, এর মানে এই না যে তাদেরকে আমরা ঘৃণা করি না, কখনো না, এটা বুঝবেন না, ভালোবাসা মানুষের আলাদা, মানুষের ভালোবাসা হচ্ছে যে মানুষের সাথে ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন, দুনিয়া থেকে চলে দোয়া করেন, আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে, আল্লাহ পাক তাদেরকে সুখময় স্থান দান করে, কিন্তু ভালোবাসা আল্লাহ পাকের হচ্ছে ভালোবাসার সাথে এবাদত, আল্লাহ পাকের ভালোবাসা আর প্রকাশ হচ্ছে এবাদতে, রসুলকে কি সিজদা করে ভালোবাসা দেবেন, রসুলকে তো ভালোবাসি, রসুলকে আনুগত্য করে ভালোবাসা দেব, হ্যাঁ রসুলের উপর দরুদ পেশ করে ভালোবাসা দেব, তার তরিকাই, রসুলের দিন প্রচার করে ভালোবাসা প্রমাণ পেশ করব, কিন্তু সেজদা দিয়ে রসুলকে ভালোবাসা দেব, হ্যাঁ মদিনায় গিয়ে বলবো যে ইয়া রাসূল আল্লাহ আমার এখনো নাকলে কেফালা তানাজলটা হয়নি, একটু একটু দয়া করুন, তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম, এটা ভালোবাসা দিলেন না আপনি, শিরক করলেন, আপনি আল্লাহর হক দিয়ে দিলেন, বুঝছেন না, তাহলে আর আল্লাহর ভালোবাসা এবাদত দিয়ে প্রকাশ করবেন, রুকু সেজদা দোয়া ডাকবো আল্লাহকে, উদ্ধার করবেন আল্লাহ, সমস্যার সমাধান দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করুন আল্লাহ পাক রব্বুল আলামিন, মনের আশা পূরণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী নবীর ভালোবাসার ধরন আলাদা, মা বাবার ভালোবাসার ধরন আলাদা, স্ত্রীর ভালোবাসার, স্ত্রীকেও ভালোবাসেন আর বাপ মাকেও ভালোবাসেন, ভালোবাসার ধরন আলাদা কিনা, তাহলে একই পরিবারে বাপ মাকে আলাদা করে ভালোবাসছেন, স্ত্রীকে আলাদা করে ভালোবাসছেন, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার জন্য পাশে শুইছেন, কত জামাত ফুর্তি করছেন, যেই সম্পর্ক স্ত্রীর সাথে সেই সম্পর্ক কখনো কল্পনাতেও আসে না অন্যদের সাথে, ঠিক না, কিন্তু বাপ মায়ের সাথে আবার আলাদা ভালোবাসা। যদি বলেন যে যখন স্ত্রীকে ভালোবাসি তো মার মতোই ভালোবাসবা, ওফ তোমাকে দেখতে আমার মায়ের মতোই লাগে, চলবে, বিবিকে হারাম করে দিবেন আপনি, তাই না, জেহার করে বিবিকে হারাম করে দিবেন, তুমি দেখতে আমার মায়ের মতো, অভিজ্ঞ আমার মায়ের মতো, গেল আপনার স্ত্রী, তাই না, আস্তাগফিরুল্লাহ, তাহলে বাপ মায়ের ভালোবাসার ধরন আলাদা, স্ত্রীর ভালোবাসার ধরন আলাদা, ছেলে মেয়ের ভালোবাসার ধরন আলাদা, ছোট্ট মেয়ে, এমনকি একটাই মেয়ে দশ বছরের নিচে পর্যন্ত ছিল, কোলে নিয়েছেন, আদর করেছেন, চুমো দিয়েছেন, ১৮ বছর আপনার মেয়েকে চুমন দেন তো দেখি জুতা খেতে হবে, কেন ওই মেয়েটি জুতিয়ে দেবে, ঠিক না, তাহলে দেখছেন ভালোবাসার ধরন আলাদা, এই বেকুব কবর পূজারীরা ভালোবাসার ধরনে পার্থক্য করলেন না, আল্লাহর ভালোবাসা রসুলকে দিয়ে দিল, আল্লাহর ভালোবাসা কবর মাজারকে দিয়ে দিল, আল্লাহর ভালোবাসা জিলানি চিস্তিকে দিয়ে দিল, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আল্লাহকে, রসুলের ভালোবাসা আনুগত্য করব, হ্যাঁ নবীর কথাই দলিল, নবীর আদর্শই দলিল, নবীর বাণী দলিল, হ্যাঁ নবীর কর্মই দলিল, ভালোবাসা প্রকাশ করি, আমার কথা দলিল নয়, আমার কথার দলিল লাগবে, আমাকে ভালোবাসেন কিন্তু আমার কথা দলিল না, বুঝতে পেরেছেন, আমার কথার সাপোর্টে দলিল লাগবে কোরআন হাদিস থেকে, বুঝতে পেরেছেন, আব্দুল কাদের জিলানিকে ভালোবাসি, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, উচ্চ মর্যাদা দান করেন, কিন্তু তাকে রসুলের মতো মানবো তাহলে নবীর সাথে শরীক করলাম, ভালোবাসতে জানলাম না। ইমাম আবু হানিফা ভালোবাসি, নবীও কে ভালোবাসি, কিন্তু ইমাম আবু হানিফা আমাকে হানফি মুসলিম হইতে হবে না, আমাকে শাফি মুসলিম হইতে হবে না, আমাকে মালিক আর হাম্বেলি মুসলিম হইতে হবে না, ভালোবাসা না, আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অনুসারী মোহাম্মদী মুসলিম হইতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলের তাহকি গবেষণা চর্চা করব, আলেমরা চর্চা করছেন, দেখবো যে ক্ষেত্রে দলিল তাঁরই বলিষ্ঠ ঠিক আছে তারটাই ঠিক আছে, যেই ক্ষেত্রে এমন শাফির দলিল বলিষ্ঠ, কারণ নবীর অনুসরণ করতে হবে। আবু হানিফা মালিক আহমদকে অনুসরণের জন্য আল্লাহ পাঠানি, তাদেরকে দিনের খেদমতের জন্য প্রচারের জন্য পাঠাইছিলেন, বুঝতে পারছেন, তাদেরকে ওহি দিয়ে পাঠাননি, মোহাম্মদ রাসূলুল্লাহ ওহি দিয়ে পাঠিয়েছেন, বুঝলেন না, ভালোবাসা প্রত্যেককে দিতে হবে কিন্তু ধরন আলাদা। আপনাকেও ভালোবাসি কিন্তু আপনি আদর্শ নন, দাড়ি ছোট ছোট করে রেখেছেন, আমার জন্য আদর্শ না, টাকার নিচে কাপড় রেখেছেন, আমার আদর্শ না, কাপড়কে প্যান্ট নিয়ে এসছেন এখানে মরিয়ে এসছেন, আদর্শ না আপনি, কিন্তু ভালোবাসি আপনাকে, আপনার মধ্যে আরো ভালো গুণ আছে সেগুলির জন্য ভালোবাসি, কিন্তু আপনাকে অনুকরণ কখনো করব না। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসতে বিদাতিরা জানেনি যদিও ভালোবাসার দাবি করে, ভালোবাসে যারা শিরক করে তারা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ ছাড়া অন্যকেও ভালোবাসে, ভালোবাসাকে একাকার করে দেয় একই রকমের ভালোবাসা, আল্লাহর সাথে আর গাইরুল্লাহর সাথে। আমরা আল্লাহর ভালোবাসা আলাদা, রসুলের ভালোবাসার ধরন আলাদা, আলেম আলমাদের ভালোবাসা, আইম্মা কেরামদের ভালোবাসার ধরন আলাদা, সাধারণ মুসলিমদের ভালোবাসার ধরন আলাদা, এইভাবে আমরা ভালোবাসি। কিন্তু মুশরিকরা ইউহিব্বুন হুম কাহুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো করে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন বান্দা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। ফাআহালু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা মানে লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা মুওয়াহিদরা, ইউহিব্বুন আল্লাহ হুব্বান খালিসা, আল্লাহকে ভালোবাসে নিখুঁত ভালোবাসা, নিখুঁত মহব্বত করে, আল্লাহর ভালোবাসায় রুকু করছি, সেজদা করছি, দোয়া করছি, কাঁদছি আল্লাহর সামনে, কোন কফিলের সামনে কাঁদবে না। কেন? টাকার জন্য ধার দিচ্ছে না সেই জন্য কারো সামনে কাঁদব, সাহায্য করছে না এলাজ চিকিৎসা দিচ্ছে না সেই জন্য মালিকের সামনে কাঁদব, আল্লাহর সামনে কাঁদব, আল্লাহ পাকের রিজিকে বরকত দাও, ঠিক না, আল্লাহ ধরন আলাদা। পা নিয়ে পড়ে যাবো, হ্যাঁ সেজদা যেন পড়ে গেছি রাজি করার জন্য, না এটা হইতে পারে, একমাত্র আল্লাহর সামনে পড়ে যাবো, লুটিয়ে পড়বো। আর মুশরিকরা ইউহিব্বুনাহু, আল্লাহকেও ভালোবাসে, ওয়া ইউহিব্বুনা মাহু গায়রাহু, আল্লাহর সাথে অন্যদেরকেও ভালোবাসে। ওয়া হাযা ইউনাফি মুক্তাযা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবির পরিপন্থী, দাবির বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর এই ইবাদতের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইবাদতের ভালোবাসা নয়, ইত্তিবার ভালোবাসা, অনুসরণের ভালোবাসা, অন্য অন্য যে হকগুলি রয়েছে আসবে সেগুলি ভালোবাসা, অন্যদেরকে অন্যদের ভালোবাসা, যার জন্য যেই ভালোবাসা উপযোগী হয় সেই ভালোবাসা, যেটা মানুষ সাধারণ জ্ঞানে কমন সেন্সে অনেকে বুঝে কিন্তু বিদাতীদের বুঝার তৌফিক হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের চলার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের জেনে মেনে নেওয়ার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত শর্তগুলি আল্লাহ পাক আমাদের পুরা করার তৌফিক যেন দান করেন, সেগুলিকে সব সময় কায়েম রাখার তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।